হে রসুল দাও না দেখায় মা হৃদয়ে তোমার ছবি আঁকব, হে রসুল দাও না দেখায় মা হৃদয়ে তোমার ছবি আঁকব, বিরহের জীবনে শূন্যতায়ে মনে, বিরহের জীবনে শূন্যতায়ে মনে, কি নিয়ে আমি বেঁচে থাকব, হে রসুল দাও না দেখায় মা হৃদয়ে তোমার ছবি আঁকব, হে রসুল দাও না দেখায় মা হৃদয়ে তোমার ছবি আঁকব, ও কেতে ঝড় তোলে বিরহের কান্নারা, সুখ দুঃখ ভুলে তাই হয়েছি পাগল পারা, এ বুকেতে ঝড় তোলে বিরহের কান্নারা, সুখ দুঃখ ভুলে তাই হয়েছি পাগল পারা, তোমার প্রেমের ভার সহে না তো আর, তোমার প্রেমের ভার সহে না তো আর, কোথায় বলো আমি রাখব, হে রসুল দাও না দেখায় মা হৃদয়ে তোমার ছবি আঁকব, হে রসুল দাও না দেখায় মা হৃদয়ে তোমার ছবি আঁকব, বিরহের জীবনে শূন্যতায়ে মনে, বিরহের জীবনে শূন্যতায়ে মনে, কি নিয়ে আমি বেঁচে থাকব, হে রসুল দাও না দেখায় মা হৃদয়ে তোমার ছবি আঁকব, হে রসুল দাও না দেখায় মা হৃদয়ে তোমার ছবি আঁকব, ও তোমাকে খুঁজি আমি হৃদয় মনে, হাজার সুরে সুরে কবিতা গানে, তোমাকে খুঁজি আমি হৃদয় মনে, হাজার সুরে সুরে কবিতা গানে, তোমাকে দেখার তরে স্বপ্নের বিছানা, তোমাকে দেখার তরে স্বপ্নের বিছানা, চিরদিন আমি জেগে থাকব, হে রসুল দাও না দেখায় মা হৃদয়ে তোমার ছবি আঁকব, হে রসুল দাও না দেখায়ামায়, হৃদয়ে তোমার ছবি আঁকব। বিরহের জীবনে শূন্যতায় মনে, বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকব। হে রসুল দাও না দেখায়ামায়, হৃদয়ে তোমার ছবি আঁকব। হে রসুল দাও না দেখায়ামায়, হৃদয়ে তোমার ছবি আঁকব। হে রসুল দাও না দেখায়ামায়, হৃদয়ে তোমার ছবি আঁকব।